সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চাঁদের হেরিয়া কাঁদে চকরিণী, চাঁদের হেরিয়া কাঁদে চকরিণী, বলে না তো কিছু চাঁদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চে চে দেখি ফোটে যবে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল। চে চে দেখি ফোটে যবে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল। মেঘেরি ঝুরে চাতকিনি মেঘ, করে না তো প্রতিবাদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? জানে সূর্যের পাবে না, জানে সূর্যের পাবে না, তবু অবুঝ সূর্য মুখী। চে চে দেখে তার দেবতারে, দেখি আই সে যে সুখী। ফেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি ও গো সুন্দর। মিটিতে দাও হে প্রিয়তম মোর নয়নের সেই সাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ?